Assalamualaikum warahmatullahi wabarakatuh. Alhamdulillah rabbil alamin wassalatu wassalamu ala rasulihil karim wa ala alihi wa sahbihi ajmain. Ajker alochonay amra janbo ihsan somporke. Apnara age shunechilen je islamer stor, diner stor. Diner stor hocche koyta? Charte noy. Shariat tariqat haqiqat marifat na. Eta hocche অন্য সুফিবাদীদের মন গড়া স্তর। আমরা যে দিনের স্তর বলবো এটা কোথেকে বলবো? হাদিসে জিবরিল থেকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিজে বলে গেছেন। প্রথমে হচ্ছে ইসলাম, তারপরে ইমান, তারপরে এহসান। এহসান মানে কি? এহসান মানে হচ্ছে কোনো কাজকে সুন্দর করে করা। হাসান মানে কি? সুন্দর, ভালো। তো এহসান মানে হচ্ছে কোন কাজকে ভালো করে করা, সুন্দর করে করা, সবচেয়ে সুন্দর করে করার নাম হচ্ছে এহসান। শরী পরিভাষায় বলা হয় গোপনে ও প্রকাশ্যে আল্লাহকে সর্বাবস্থায় ধ্যানে রাখা, খেয়ালে রাখা। আপনি যখন গোপনে একা থাকবেন রুমের ভিতরে রাতের অন্ধকারে, তখন আল্লাহ আপনার স্মরণে থাকবে, আর যখন আপনি লোক সমাজে থাকবেন তখনও আল্লাহ স্মরণে আসবে। এ নয় যে দিনের বেলায় মোল্লাগিরি, রাতের বেলায় কলাই চুরি, না, বরং সব সময় আপনি আল্লাহকে ধ্যানে মনে রাখবেন, যাতে করে তার তাকওয়া আপনার মনের ভিতরে থাকে। কাজ যখন করবেন তখন মনে করবেন আল্লাহ আমাকে দেখছেন, আর যখন কোনো পাপ করতে যাবেন তখন আপনি ভাববেন যে আল্লাহ আমাকে দেখছেন। সুতরাং পাপ কাজে আপনি ভীত সন্ত্রস্ত হবেন। এই জন্য এহসান হচ্ছে দিনের সর্ব উচ্চ পর্যায়, সব থেকে উঁচু পর্যায় হচ্ছে এহসান। এহসানের রুকুন কিন্তু একটি, আর তা হল এমনভাবে আল্লাহর ইবাদত করা, বা আপনি আল্লাহর এমনভাবে ইবাদত করবেন যেন মনে করবেন যে আপনি তাকে দেখছেন। যেন সত্যি না, সত্যি দেখলে সমস্যা আছে, তাই না? সত্যি যদি আল্লাহকে দেখেন, দুনিয়া থেকে আল্লাহকে দেখা সম্ভব না? মুসাকে বলেছেন লান তারানি, মুসাকে বলেছিলেন লান তারানি, তুমি আমাকে কখনোই দেখবে না, কিন্তু আখেরাতে দেখতে পাবো, তাই না? দুনিয়াতে দেখা অসম্ভব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে দেখেছেন কিনা এ তো জানের মতভেদ আছে। তো সঠিক কথা এই, তিনি তার হৃদয় দিয়ে দেখেছেন, স্বচক্ষে দেখেননি, তবে স্বপ্নে দেখেছেন। বোঝা গেল কি? যে আল্লাহকে দেখা দুনিয়াতে সম্ভব না। এবার আপনি যদি নামাজ পড়তে পড়তে আপনি আল্লাহকে সত্যি দেখেন, তাহলে তো নিশ্চয়ই কোনো কল্পনা করবেন। মূর্তি কে আল্লাহকে দেখেছেন কোনদিন? কিভাবে আপনি কল্পনা করবেন? কিছু না একটা কিছু কল্পনা করবেন। অর্থাৎ আল্লাহ তাআলা বলছেন লাইসা কামিসলিহি শাই, তার মতো কোনো কিছুই নাই, তো আপনি কল্পনা করবেন কিভাবে, তাই না? সুতরাং কল্পনা করাও বৃথা হবে, আর কল্পনা করলে আপনি কি হয়ে যাবেন? মুশরিক হয়ে যাবেন। যদি আপনি কল্পনা সিজদা করছি, হ্যাঁ আল্লাহ আমার সামনে এসেছে, এই অমক, এই বিশাল, এই অমক, তাহলে আপনি কাকে সিজদা করছেন? আপনি আসলে মূর্তিমান কিছুকে সিজদা করছেন, তখন আপনার শিরিক হয়ে যাবে। অতএব এটা উচিত না। আল্লাহকে আপনি যেন দেখছেন, যদি আপনি এই কল্পনা নাও করতে পারেন, তাহলে অবশ্যই আপনি মনে মনে এটা নিশ্চিতভাবে মনে রাখবেন বা জানবেন যে আল্লাহ আপনাকে দেখছেন। বলতে পারবেন না আরশাদ, আল্লাহ কোন সময় আপনাকে দেখতে পান না? হ্যাঁ, কোন সময় আল্লাহকে দেখতে পান, আল্লাহ দেখতে পান না? সবসময় আল্লাহ সবসময় আপনাকে দেখতে পান, তাই না? ওই ক্লাসের মধ্যে একবার আল্লাহ তালার দৃষ্টি বা আল্লাহ তালার দৃষ্টি জ্ঞান সব জায়গায় আছে, এটা শিক্ষা দেওয়ার জন্য ছাত্রদেরকে একটা করে আপেল দেওয়া হলো। যদি বলা হলো তোমরা এই আপেলটা এখানে খাবে না, স্কুল থেকে বেরিয়ে গিয়ে, মাদ্রাসা থেকে বেরিয়ে গিয়ে এমন জায়গায় খাবে যেখানে আল্লাহ দেখতে পান না, যেখানে আল্লাহ যেন দেখতে না পান। তারপরে নানা রকম ছেলে বিভিন্ন রকমের হয়, যার মাথায় যেমন বুদ্ধি এসেছে, কেউ ঘরের ভেতরে ঢুকে অন্ধকারে দরজা লাগিয়ে খেয়েছে, কেউ বুঝতে পারছেন খাটের নিচে ঢুকে খেয়েছে, কেউ পানিতে ডুবে কামড় দিয়েছে, এইভাবে নানা রকম। একটা ছেলে কিন্তু আপেলটা সঙ্গে করে ঘুরে নিয়ে এসে বলছে মাস্টার মশাই এই আপেল আমি খেতে পাইনি, কেন সবাই খেয়ে তুমি খাওনি কেন? বলছে আমি এমন কোন জায়গা পেলাম না যেখানে আমার আল্লাহ আমাকে দেখতে পান না। বলে ছেলেরা সব বুঝলে, এই হচ্ছে জ্ঞানী। এর জ্ঞান হচ্ছে কি, যে এমন কোন জায়গা পাইনি, তোমরা বলছো অমুক জায়গায় এখানে লুকিয়েছি ওখানে লুকিয়ে খেয়েছি আল্লাহ দেখতে পাননি। মা ইয়াযুবু আনহু মিসকালু যাররা, যাররা পরিমাণ অনু পরিমাণ কোন জিনিস তার কাছে গুপ্ত থাকে না, গোপন থাকে না, সব কিছু জানেন। সুতরাং আল্লাহ সব সময় আপনাকে দেখছেন, এটা অবশ্যই মনে করতে পারবেন। এ হচ্ছে এহসান। যখন আপনি কোনো কাজ করবেন আর যখন যে কোনো কাজের ভিতরে যখন আপনি এইটা মনে রাখবেন, তো কাজটা সুন্দর হবে না হবে না, এই যে সুন্দর হলো ভালো হলো, এটা হচ্ছে এহসান, তাই না? আমেরিকার এক লোক কার্পেন্টার ছিল, কার্পেন্টার আপনারা বুঝলেন তো, এই ছুতোর বাড়ি তৈরি করতো, রেডিমেড কাঠের বাড়ি তৈরি হয় না, বাড়ি তৈরি করতো, বিক্রি করতো একটা কোম্পানির, মানে কোম্পানির আন্ডারে কাজ করত। তারপরে সে প্রচুর বাড়ি করেছে আর প্রচুর বাড়ি বিক্রি, কোম্পানির প্রচুর লাভ হয়েছে। শেষকালে তার মানে ইস্তফা দেওয়ার সময় হলো, তার মানে তার রিটায়ার্ড হওয়ার সময় হলো, সে কোম্পানি থেকে কোম্পানি ছেড়ে চলে যাবে। তখন কোম্পানি বলে ঠিক আছে তোমার হিসাবপত্র বুঝিয়ে দেবো আর তোমাকে ছেড়ে দেবো, কিন্তু শেষ বাড়ি তুমি একটা করো, শেষ বাড়ি একটা করো। এবার যাবার জন্য ছটফট ছটফট নিজের ছাড়বার জন্য তাড়াতাড়ি তাড়াহুড়ুকে একটা বাড়ি তৈরি করে দিল, দেবো যে এই নেন বাড়ি তৈরি হয়ে গেছে চাবি কাঠি নেন। তখন কোম্পানির যে মালিক সে বলছে এই চাবিকাঠি তোমার কাছেই থাক, তুমি যে এত বছর আমাদের এখানে কাজ করলে তার জন্য উপহার স্বরূপ তোমাকে এই বাড়িটা দিলাম। এই মনে মনে পস্তানি, হাই রে যদি জানতাম যে এই বাড়িটা আমারই হবে তাহলে কত সুন্দর করে করতাম, ঠিক না? তার মানে বোঝা গেল লোকটার মনে কি ছিল না, এহসান ছিল না, এখলাস ছিল না। যদি জানতো যে বাড়িটা আমার হবে তাহলে সুন্দর করে করতে না করতো না। এইরকমই যখন দেখবেন কোন ড্রাইভার মালিকের গাড়ি চালায়, তখন সেই গাড়িটা কেমন চালায়, আর সেই গাড়ি যদি নিজের হয় সেই গাড়িটা কেমন চালায়, দুটো গাড়ি কি চালানো এক হবে? কোনদিন হবে না। তার এইগুলো হচ্ছে এগুলো ভালো না। কাজ যখন করতে হবে নিজের হোক পরের হোক ভালো করে করতে হবে। এমনকি আমাদের দিনের হুকুম হল যখন হত্যা করবে তখনও ভালো করে করো, যখন জবাই করবে তখনও ভালো করে করো। কাতাব আল্লাহু ইহসান আলা কুল্লি শাই, প্রত্যেক জিনিসের উপরে আল্লাহ ইহসান লিখে দিয়েছেন, ভালো করে করতে হবে। ইন্নাল্লাহ ইউহিব্বু, আল্লাহ তাআলা পছন্দ করেন যে যখন কেউ কাজ করে সে যেন ভালো করে করে। ইতকিরা, আপনি কাফিলের কাজ করছেন, মালিকের কাজ করছেন, সেই কাজটা যদি নিজের হতো কেমন করে করতেন, আর নিজের নয় বলে পরের বলে আপনি যা ইচ্ছা তাই করে করছেন, তাই না? এটা ঠিক না। আপনি এক সুপারভাইজারের আন্ডারে কাজ করেন, সুপারভাইজার যখন আপনার সামনে থাকে তখন কাজটা সুন্দর করে করেন, ফাঁকি দেন না, তাই না? আর সুপারভাইজার না থাকলে ওই যে বসে গেল, কেউ বিড়ি খেতে বসলো, কেউ খই নিয়ে যায়, কি বলে খই তো বলে, একটু রেস্ট গোর্খা তাম্বাকু এইসব নিয়ে বসে গেল, তারপরে রেস্ট নিতে লাগলো, সুপারভাইজার এলেই তাড়াহুড়ো করে উঠে আবার কাজ করতে লাগলো। এটা হচ্ছে লোক দেখানি কাজ। তার মানে সে সুপারভাইজারকে দেখিয়ে কাজ করছে আর সুপারভাইজার ভাবছে ঠিকই কাজ করছে। এই যেমন যখন কোন মন্ত্রী আসে কিংবা কোন আমির আসে, তখন দেখেছে মাঝে মাঝে কত সুন্দর করে রোডগুলো সাজানো হয়, কেন? লোক আমিরকে দেখাবার জন্য। সবসময় তো করা হয় না, কেন হয় না, যে আমি তো দেখছে না। কিন্তু আল্লাহ তাআলা এমন কোন সময় আছে যে কোন সময় দেখেন কোন সময় দেখেন না? কিছু মানুষ মনে করে যে ভাগ্য রজনীতে রাত জেগে, ভাগ্য রজনী বা দুরকম মনে করে, কিছু লোক আছে বিদাতি যারা, তারা মনে করে সবাই বরাত হচ্ছে ভাগ্য রজনী, এই জন্য পাঁচ ওয়াক্তের নামাজ পড়ে না, হয়তো বা জুমার নামাজও পড়ে না, কিন্তু ভাগ্য রজনীতে সবে বরাতে নিজের ভাগ্যকে সুপ্রসন্ন করা লিখার জন্য কি করে, সেদিন গোসল করে, আতর মেখে, তারপরে সুরমা মেখে মসজিদে প্রথম কাতারে হাজির হয়ে সারা রাত জেগে নামাজ পড়ে। জানি না ফজরের নামাজ পড়ে কিনা। ও ভাবছে কি, যে আল্লাহ তাআলা এই রাতে, এই আল্লাহ তাআলাকে এই রাতে খুশ করতে পারলে খালাস আমার ভাগ্য কি হয়ে যাবে, সুন্দর হয়ে যাবে, সুপ্রসন্ন হবে। এরকম কি আল্লাহর ক্ষেত্রে চলবে? আল্লাহ কি একদিনই সন্তুষ্ট হয়ে যাবেন? আরে পাঁচ ওয়াক্তের নামাজ পড়লে না, ফরজ বাদ দিয়ে তুমি পাছা ঢাকলে না আর মাথায় টুপি নিয়ে চলে এসেছো, এটা কোন কোন সৌন্দর্য, এটা কোন ইবাদত? এর মধ্যে এহসান নেই, এর মধ্যে এখলাস নেই, এরকম আমল চলবে না। সুপারভাইজার থাক আর না থাক, আপনাকে সঠিক কাজ করে যেতে হবে, ফাঁকি দেওয়া চলবে না কাজে। সবসময় মনে করবেন যে আমার পিছনে ক্যামেরা লাগানো আছে, তাই না? ক্যামেরা লাগানো থাকলে সব সময় ভালো কাজ করা হয়, সে কোনোদিন খারাপ কাজ করবে না। দেখবেন আপনারা নিজেরাই কল্পনা করেন, যখন আপনি রুমের ভিতরে থাকেন, আপনি যখন একা রুমের ভিতরে থাকেন, তখন কি আর সেই রকম থাকেন যখন যেমন হুজুরের সামনে থাকেন কি অন্য লোকজনের সামনে থাকেন? না, ইচ্ছা মতো থাকেন সেখানে। কখনো হাঁটু খোলা আছে, কখনো দেহ খোলা আছে, কখনো কাপড় ঢিলে করা আছে, বহু রকম হয়। কিন্তু যদি ওই রুমে ক্যামেরা লাগিয়ে দেওয়া হয়, বলা হয় হিলাল ভাই সাবধান, আপনার রুমে ক্যামেরা লাগানো আছে, আপনি যা কিছু করবেন রেকর্ড হচ্ছে, তখন হিলাল ভাই কি করবে? সবসময় মাথায় টুপি লাগিয়ে থাকবে, তাই না? এই যেমন আমি ক্যামেরার সামনে, বুঝতে পারছেন কি করছি, ক্যামেরার সামনে, কেন না সামনে ক্যামেরা আছে, এই ক্যামেরা আমার সব ক্যাচ করে নিচ্ছে, এই জন্য আমাকে একটু ফিটফাট করে থাকতে হচ্ছে, যার চেহারাটা সুন্দর লাগে। হ্যাঁ, ক্যামেরা লাগানো থাকলে এই অবস্থা হয়। সুতরাং এহসান এই কাজ দেয় যে যখন আপনি কোনো কাজ করবেন, আল্লাহর ইবাদত করবেন, তখন মনে করবেন কি আল্লাহ আমাকে দেখছেন। আর এর আগের পর্যায় হল আপনি আল্লাহকে দেখছেন, যেন আপনি আল্লাহকে দেখছেন, এই হচ্ছে এহসান। এহসানের প্রকার ভেদ, এহসান হচ্ছে দুই প্রকার। প্রথম হচ্ছে সৃষ্টির প্রতি এহসান, এখানে এহসান মানে হয়ে যাবে তাহলে কি সুন্দর করা আর ভালো করা, আর তার মানে হবে উপকার করা। বলে না লোক এর প্রতি আমার এহসানই আছে, এহসানই বলে না, এটা আমার এহসান করেছে ভাই, এই টেপটা দিয়ে, এই জিনিসটা দিয়ে, এই যে আমাকে এই ক্যামেরাটা দিয়ে একজন আমার প্রতি এহসান করেছে। এহসান করেছে মানে কি উপকার করেছে। তো সৃষ্টির প্রতি যখন আপনি কোন উপকার করবেন, তখন সৃষ্টির প্রতি এহসান হবে, আর তা হবে চারটি বিষয়ে উপকার সাধনের মাধ্যমে। চারটি বিষয় কি কি? নম্বর এক, আপনার ধন সম্পদ ব্যয় করার মাধ্যমে মানুষের উপকার করলে এহসান হবে। আপনার পদ, পদ মানে আপনি যেমন আপনি মন্ত্রী, যেমন আপনি কোন জায়গার মুদির, সেখানে আপনি পদ ব্যবহারের মাধ্যমে লোকে উপকার করবেন। তো শুধু আত্মীয় স্বজনে করলে হবে না, সেটা কি হবে? স্বজন প্রীতি। আপনি শুধু দেখে দেখে বাছাই করে আত্মীয় করবেন আর অপরের করবেন না, সেটা হবে কি? স্বজন প্রীতি। পদ পেয়েছেন সরকারি, আর সরকারি পদ পেয়ে আপনি শুধু আত্মীয়দেরকে বাছাই করে নিজের নিজের পদে বহাল রেখেছেন। আত্মীয়দের মধ্যে যারা অপরাধী তাদের বিচার করেন না, আর যারা আপনার কেউ নয় তাদের বিচার করেন না, এরকম করলে হবে না। বরং আপনার পদ দিয়ে সবারই আপনি উপকার করবেন। আর নম্বর তিন, আপনার শিক্ষা দিয়ে, আপনার জ্ঞান আছে, আপনি যদি যে কোনো শিক্ষিত, আপনি অপরকে আপনার শিক্ষার আলোকে আলোকিত করেন। তবে আপনার যদি নিজেরই আলো না থাকে তাহলে আলাদা কথা, আপনার শিক্ষার মাধ্যমে অপরকে আলোকিত করবেন। নম্বর চার, আপনার কায়িক বা দৈহিক পরিশ্রমের মাধ্যমে আপনি লোকের উপকার করবেন, তাই না? কিভাবে? মনে করুন একজন বৃদ্ধ মানুষ কুয়ো থেকে পানি তুলছে, কিংবা কল টিপে পানি তুলছে, আপনি কলটা টিপে দিলেন, কলসিটা তার বাড়ি পর্যন্ত পৌঁছে দিলেন। এ পাড়াগ্রামের ব্যাপার, শহরে তো সব নেই, তাই না? শহরে মনে করুন এক বৃদ্ধ মানুষ ভারী কোনো বোঝা নিয়ে যাচ্ছে, হাট বাজার করে নিয়ে যাচ্ছে, আপনি তার সঙ্গে নিয়ে হেল্প করলেন। এইভাবে কায়িক পরিশ্রমের মাধ্যমে আপনি লোকের এহসান করছেন, এ হল সৃষ্টির প্রতি এহসান। আর দ্বিতীয় হল স্রষ্টার ইবাদতের মাধ্যমে এহসান, আর এর রয়েছে দুটি পর্যায়, আল্লাহকে দর্শন করার মতো অনুভূতি পর্যায়, যেন আপনি আল্লাহকে দেখছেন, এমন ভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি আল্লাহকে দেখছেন, এটা হচ্ছে সব থেকে উচ্চতর পর্যায়। আর দ্বিতীয় হচ্ছে যে যদি আপনি এটা না পারেন, তাহলে ধ্যানে মনে রাখার পর্যায়, সেটা যদি আপনি তাকে দেখতে না পান, তাহলে তিনি অবশ্যই আপনাকে দেখছেন, অবশ্যই, তখন আর যেন নয়, অবশ্যই আল্লাহ আপনাকে দেখছেন। মহান আল্লাহ বলছেন, ইন্নাল্লাহ মাআল্লাযীনা তাকাউ ওয়াল্লাযীনা হুম মুহসিনুন, নিশ্চয় আল্লাহ তাদের সাথী, তাদের সঙ্গে থাকেন যারা সংযম অবলম্বন করে এবং তারা সৎকর্মপরায়ণ, ভালো কাজ করে, সৎ কাজ করে, আল্লাহ তাদের সঙ্গে থাকেন। বুঝতে পারছেন সঙ্গে থাকার মানে? আল্লাহ থাকেন কোথায়? আরশের ওপরে, কিন্তু আপনার সঙ্গে থাকেন, তার জ্ঞান নিয়ে, তার দৃষ্টি নিয়ে, তার সাহায্য নিয়ে তিনি আপনার সঙ্গে থাকেন। অতএব সঙ্গে যদি থাকেন তো দেখার কথা আলাদা, সঙ্গে থাকলে আরো মুশকিল, তাই না? এক তো আল্লাহ তার দূর থেকে দেখছেন, তাই না? আল্লাহ দূর নিকট কিছুই নেই, সবই সমান, আল্লাহ আপনার কাছে। সুতরাং কত বড় গুরুত্বপূর্ণ সেই মানুষের জন্য যে মানুষ আল্লাহ তাকওয়া অবলম্বন করে এবং সবসময় এহসান নিজের মনের ভিতরে রাখে তাহলে তার সমস্ত কাজগুলো কেমন হবে, তার নামাজ কেমন হবে, তার রোজা কেমন হবে, তার যাকাত কেমন হবে, তার সমস্ত আচার আখলাক ব্যবহার কেমন হবে, তার পাপ কেমন হবে, পাপ হবে কি হতেই পারে না। সে যখন ভাবছে যে আল্লাহ আমার সাথে আছেন এবং আল্লাহ তাআলা আমাকে দেখছেন, সে কোনোদিন পাপে পা বাড়াতেই পারে না। জিবরিলের হাদিসে বর্ণিত যে যখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, আপনি আমাকে আখবিরনি আনিল ইহসান, কে বলেছিলেন? জিবরিল। তার মানে বোঝা গেল এই সমস্ত পর্যায়ে আল্লাহ তরফ থেকে আসা, কারণ জিবরিল প্রশ্ন করেছিলেন ইসলাম কি, ইমান কি, আর এহসান কি। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উত্তর দিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলেছিলেন, আন তা'বুদ আল্লাহ কা'আন্নাকা তারাহ ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক, এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি তাকে দেখছো, কিন্তু যদি তুমি তাকে দেখতে না পাও তাহলে, বা এরকম মনে করতে না পারো, তাহলে নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখছেন। ইসলাম, ইমান ও ইহসানের পারস্পরিক সম্পর্ক কি? প্রথমত উক্ত তিনটি শব্দ একত্রে উল্লেখিত হলে প্রত্যেকের ভিন্ন ভিন্ন অর্থ হবে, আর তখন হবে ইসলাম বলতে উদ্দেশ্য হবে, ইসলাম কাকে বলে আপনারা জানেন, ইসলামের রুকুন কয়টা, এগুলো হচ্ছে বাহ্যিক আমলের সাথে সম্পৃক্ত। বাহ্যিক মানে যেমন কালেমা মুখে বলতে হবে, নামাজ পড়তে হবে না, ওটা বসে করতে হবে ঠিক না, তারপরে কি নামাজে পড়ে কি জাকাত ও তো দিতে হবে, এটাও তাই বাহ্যিক আমল, তারপরে কি রোজা রাখতে হবে, হজ করতে হবে, এটা হচ্ছে বাহ্যিক আমলের সাথে সম্পর্ক। আর ইমান বলতে তখন উদ্দেশ্য হবে যেগুলো অদৃশ্য বিষয় বলে, যেগুলো আন্তরিক এবং হাদ্দিক কর্ম, যেমন ইমানের রুকুনগুলো আপনি মনে করুন বুঝতে পারবেন, বিশ্বাস করা, সব বিশ্বাস করা, আমান্তু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কাদারি খাইরিহি ওয়া শাররিহি, সব ইমান, এখানে হৃদয়ের ব্যাপার, বাহ্যিক কর্ম না, এগুলো মনের ব্যাপার, এই হচ্ছে। আর তাহলে বোঝা গেল কি, ইসলাম হচ্ছে বাহ্যিক কর্ম আর ইমান হচ্ছে কি ভিতরের কর্ম। ওই যেমন বলা হলো কালাতিল আরাবু আমান্না কুল্লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলাম না, বাদুরা বলে আমরা ইমান এনেছি, হে রাসূল আপনি বলুন যে তোমরা ইমান আনোনি বরং আমরা মুসলমান হয়েছি। কি পার্থক্য হলো, ইমান আনিনি মুসলমান হয়েছে মানে কি, তার মানে ইসলামের মুসলমানদের কাজগুলো করছো, টুপি লাগিয়ে মাথায় আসছো, ঈদের নামাজ পড়তে যাচ্ছ, জুমার নামাজ শরীক হচ্ছ, জানাজায় শরীক হচ্ছ, তাই না, নামটা আব্দুল গাফুর, আব্দুল জাব্বার, আব্দুল রহমান, আব্দুল কাহার, তাই না, কিন্তু মোমেন তুমি হওনি, ইমান তোমার আসেনি, বুকের ভিতরে ইমান, যে ইমানের রুকুনগুলো আছে যেভাবে বিশ্বাস করতে হয় সেটা করনি। এই জন্য আপনারা বুঝতেই পাচ্ছেন যে ইমান এহসানের সম্পর্ক কোথায়, কিভাবে ইমান আর ইসলামের সাথে সম্পর্ক হচ্ছে, যে যে মুমিন সেই মুসলিম, তাই না, মুসলিম ছাড়া মুমিন হতে পারে না, মুমিন ছাড়া মুসলিম হতে পারে না, কিন্তু যখন একই সাথে পরস্পর আমরা বয়ান করব তখন বলব কি, যে ইসলাম হচ্ছে বাহ্যিক কর্ম, ইমান হচ্ছে আভ্যন্তরিক আন্তরিক কর্ম, আর এহসান বলতে উদ্দেশ্য হবে দিনের সর্বোচ্চ পর্যায়ে যেটা আপনাদেরকে বলা হল। দ্বিতীয়ত উক্ত তিনটি শব্দ পৃথক পৃথক উল্লিখিত হলে তার ব্যাপারে স্বতন্ত্র হবে, তার ব্যাপার স্বতন্ত্র হবে, হ্যাঁ, ইসলাম পৃথকভাবে উল্লেখ করা হলে তাতে ইমানও সামিল থাকবে, যদি বলা হয় লোকটা মোমেন তখন কি সে মুসলিম না, অবশ্যই, যদি বলা হয় লোকটা মুসলিম তার মধ্যে ইমান থাকবে না, অবশ্যই থাকবে, তাদের মুসলিম হতেই পারবে না, ইমান পৃথকভাবে উল্লেখিত হলে তাতে ইসলামও সামিল থাকবে, এহসান পৃথকভাবে উল্লেখ করা হলে তাতে ইসলাম ও ইমানও সামিল থাকবে, যদি বলা হয় লোকটা মহসেন, যার মধ্যে এহসান আছে সে কে, মহসেন, যদি বলা লোকটা মহসেন তো সে মুমিন মুসলিম না, আরে মুমিন মুসলিম হলে এহসান মহসেন হবে কি করে, ও তো আগের পর্যায়ে, প্রথম পর্যায়ে যাবে তবে তো অপর পর্যায়ে, নাকি ডেঙ্গে সিঁড়িতে চলে যাবে, তা তো হয় না, সুতরাং মহসেন যখন বলা হবে তখন সে মুমিনও এবং মুসলিমও। এই হচ্ছে আপনার এহসান সম্পর্কে কিছু কথা, ইমান ইসলাম, ইসলাম ইমান এবং এহসান সম্পর্কে দিনের পর্যায়ের কথা। আসলে এই যে এহসানটা বলা হলো, এই মহসেন মানুষ হচ্ছে খুবই কম, মুমিন মুসলিম পাবেন কিন্তু মহসেন পাওয়া খুব কঠিন, মহসেন হচ্ছে ওলিয়া আউলিয়া পর্যায়ের লোকেদের কাজ, আর এমনিতে প্রত্যেক মুসলিম প্রত্যেক মুমিন হচ্ছে আল্লাহর ওলি, কিন্তু সবচেয়ে খাঁটি ওলি যে আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, দেখছেন ইয়াত্তাকুন, ইমান আনার পরে আমিলু সালেহাত বলা হয়নি এখানে, ও কানু ইয়াত্তাকুন, তাকওয়ার কাজ করে। আর তাকওয়ার কাজ যেই করবে তার মধ্যে কে আসবে? এহসান আসবে। কারণ এ তাকওয়া মানে হচ্ছে আল্লাহর ভয়, সব সময় তার ভিতরে আল্লাহর ভয় থাকবে, আর তার মানে তার ভিতরে কি থাকবে? এহসান থাকবে, আল্লাহকে সব সময় ভয় রাখবে, তার মনের ভিতরে ভয় থাকবে, আর তখনই সে মুত্তাকি পরহেজগার হবে এবং সে হবে মহসিন। অধিকাংশ মানুষ ফাঁকি দেওয়ার চেষ্টা করে, অধিকাংশ মানুষ, অবশ্য মানুষের প্রকৃতি এটা, সব সময় সে মানে পূর্ণ করে থাকবে, সওয়াবের কাজ করবে, এটা এটা এটা কাদের প্রকৃতি? সব সময় ভালো কাজ করবে, খারাপের দিকে মন যাবে না, কাদের প্রকৃতি? ফেরেশতাদের প্রকৃতি। আর সব সময় নোংরামি করবে, শয়তানের প্রকৃতি। কিন্তু মানুষের মধ্যে, হ্যাঁ তাই না, এই জন্য মানুষের মনটা তিন ভাগে বিভক্ত, মানুষের মনে তিনটে স্তর আছে, বা মানুষের মন তিন প্রকার, নাফসে আম্মারা আর নাফসে মুতমাইন্না, আর মাঝখানে আছে নাফসে লাওয়ামা। কি মানে হুজুর? নাফসে আম্মারা মানে তার মন এমন সব সময় নোংরা প্রবণ, সব সময় অশ্লীলতা প্রবণ, সব সময় নোংরার দিকে যায়, বুঝতে পারছেন? সব সময় খারাপ জিনিস, এটা আপনি বুঝতে পারবেন, আপনার পরীক্ষা করার জিনিস আছে। আপনার রুমে যে ডিশ লাগানো আছে, কি বলো ওটাকে, টিভি লাগানো আছে, সেই টিভিতে কয়েক হাজার হয় না, হয় না, হাজার থেকে বেশি আছে, চ্যানেল আছে। এবার আপনার রিমোটটা নিয়ে আপনি চালান, রিমোটটা যখন আপনি টিপবেন, আপনার মনটা কি চাইছে দেখতে? তখন আপনি আপনার মনকে বুঝান, মনকে বলুন, আপনি মনের পরীক্ষা নেন যে মন তুই হচ্ছিস নাফসে আম্মারা, ঠিক না? আর কিছু মানুষ আছে যে এই রিমোটটা সাথে নিয়ে চ্যানেলগুলো এদিক সেদিক করবে, কিন্তু নোংরা দিকে যাবে না, সে ভালো জিনিস খুঁজবে, বরং নোংরা যেগুলো আছে সেগুলো ডিলিট করে দেবে। ডিলিট করা জানে না, নোংরাগুলো ডিলিট করে দেবে, যে ভালোগুলো রাখবে। এ হচ্ছে নাফসে মুতমাইন্না, পরীক্ষা করেন আপনি নিজেই। আর যদি মনে করেন যে কখনো ভালো কখনো খারাপ, কখনো কোরআন দেখছেন কখনো ওই ফিল্ম দেখছেন কখনো, তাহলে বুঝবেন যে আপনার নাফসটা হলো না এদিক না ওদিক, তার মাঝামাঝি আর কি। হ্যাঁ, যেমন মাছি হচ্ছে তিন প্রকার, এক প্রকার মাছি ফুল ছাড়া বসে না, তার নাম কি? মৌমাছি, যে মধু তৈরি করে, যে মধু আমরা খাই, ওই মাছির পায়খানা আমরা খাই, কেন? যেহেতু সে ফুল থেকে নিয়ে এসে আমাদেরকে সুন্দর করে মধু বানিয়ে দেয়, আমরা তা পান করি। আরেক প্রকার মাছি আছে, শুধু নোংরাতে বসবে, ভালো জায়গাতে বসবেই না, শুধু নোংরা পচা ঘা, পচা জিনিস, পচা খাবার সেখানে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে বসবে, আর যেখানেই বসবে সেখানে ডিম পারবে, আর সেখানে কি হবে তাকে বলে মেছেতা, বলে না মেছেতা, ওই যে নোংরা দেখবেন সেখানটা ঘল ঘলে খাওয়া হয়ে যাবে। আর এক প্রকার মাছি আছে, কখনো ভাতে বসে কখনো পায়খানাতেও বসে, ঠিক মানুষের মন এরকম। এক শ্রেণীর মানুষ আছে দেখবেন সব সময় ভালো জায়গায় যাচ্ছে, জলসা জুলুসে যাচ্ছে, ইসলামিক কাজে যাচ্ছে, জিকরের মজলিসে যাচ্ছে, কিন্তু আরেক শ্রেণীর মানুষ আছে সব সময় নাটক যাত্রা, সিনেমা থিয়েটার, হ্যাঁ যেখানেই ওই নোংরামি, ওই যে যেখানেই মেয়ে ছেলে ড্যান্স অমক তমক, যেখানেই আছে সব সেখানে যাবে, নোংরাতে যাবে। আর আরেক শ্রেণীর মানুষ আছে জলসাতেও যায়, আবার উদিচে শিল্পেতে ড্যান্স দেখতেও যায়, নোংরা ড্যান্স দেখতেও যায়, ফিল্ম দেখতেও যায়, যাত্রা দেখতেও যায়। আর অধিকাংশ মানুষ এরকম একেবারে নাফসে লাওয়ামা। লাওয়ামা কেন বলা হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, হেই খারাপ কাজ করলাম, এই যে নিজেকে কি করে ধিক্কার দেয়, এই মনের ভিতরে এর মতো ইমান আছে না নেই? আছে, ইমান আছে ওর মধ্যে, ও কাফের না, কিন্তু যা ধিক্কার দেয় নোংরা কাজ করার পরেই মনে ধিক্কার দেয়, যখনই শয়তান স্পর্শ করে তখন সচেতন হয়, শয়তানের কাজ, আউযুবিল্লাহ, কি করলাম, এ হচ্ছে লাওয়ামা। আর মুতমাইন্না, আপনার নিশ্চিন্ত, মুতমাইন্না মানে কি? প্রশান্ত চিত্ত, নিশ্চিন্ত, ভালোর দিকে সবসময় ভালোর দিকে, নোংরার দিকেই যায় না, কোন সময়ে নোংরার দিকে যায় না। আমাদের মধ্যে বহু মানুষ আছে যারা সবার আগে বেশ্যাদের দেহ না দেখে ঘুম হয় না, ঠিক না? ভুল, বেশ্যাদের, সারা বিশ্বের বেশ্যাদের এবং বিশ্ব সুন্দরীদের বা সুন্দরীদের বা বেশ্যাদের বা যাই বলেন তাদের দেহ না দেখলে ঘুম আসে না। আর কিছু মানুষ আছে যারা ওইসব দেখে দেখে না, বরং ভালো জিনিস না শুনলে না দেখলে ঘুম আসে না। দুটোর মধ্যে অনেক পার্থক্য। আর মাঝামাঝি বললাম এইভাবে এইভাবে মানুষের মন হচ্ছে এই রকমই। আর অধিকাংশ ইন্নান নাফসাল্লা আম্মারাতুম বিসসূ, এটা ইউসুফ বলেছিলেন, ইউসুফ আলাইহিসসালাম একজন নবী, তিনি বলেছিলেন মানুষের মন হচ্ছে কি মন্দ প্রবণ। ভালো থাকতে থাকতে থাকতে আপনি কতক্ষণ ভালো থাকবেন? যদি আপনার পরিবেশ নোংরা হয়, পরিবেশ নোংরা হলে আপনিও খারাপ হয়ে যাবেন, তাই না? এই জন্য তওবার হাদিসে আছে না যে 100টা খুন করেছিল, যে বলল যে যখন বলল যে 99টা খুন করার পর বলল যে কোন আলেম আছে কিনা জিজ্ঞেস করবো, আলেম কেউ জিজ্ঞেস করবো 99টা খুন করে তুমি তওবা করবে, যাও তোমার তওবা নেই, তাহলে নেই তো যাও তোমাকে দিচ্ছি শেষ করে, দিয়ে 100টা পূর্ণ হয়ে গেল। দিয়ে বিবেকের কামড়ে সে আবার বলল কি ছোটখাটো আলেম দ্বারা হবে না, ঝট করে ফতোয়া দিয়ে দিল তওবা নেই, বলো কোন বড় আলেম আছে, হ্যাঁ অমুক জায়গায় যাও বড় আলেম আছে, সেখানে বড় আলেমের কাছে গিয়ে যখন জিজ্ঞাসা করা হলো বা জিজ্ঞাসা করলো, তখন সেই আলেম বললেন যে তোমার এবং তো আল্লাহ তওবার মাঝে কে বাধা দেবে, তুমি আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ তওবা কবুল করবেন, আর শোনো তওবা করে তোমার দেশে ফিরে যেও না, ফাইন্নাহা আরদুসু, খারাপ দেশ নোংরা দেশ, তোমার দেশে ফিরে যেও না। কোন দেশে যাও? ওই যে অমুক জায়গায় যাও, সেখানে ভালো লোক আছে, তাদের সঙ্গে মিলেমিশে কি করো ইবাদত করে বাকি জীবনটা কাটাও, তাই না? অনেক মানুষ মনে করে যে বাংলাদেশ নোংরা জায়গা, সৌদি আরব যাও সেখানে ভালো হতে পারবে, কথা ঠিক না ভুল? কথা ঠিক, কিন্তু এটাও ঠিক যে বাংলাদেশে ভালো ছিল কিন্তু সৌদি আরবে এসে নোংরা হয়ে গেছে। কেন বলুন তো? বাংলাদেশে পয়সা ছিল না, নম্বর দুই এই যে নোংরামির জিনিসগুলো ছিল না, আপনার বাড়িতে আপনি না ভিডিও কিনতে পারতেন না টিভি কিনতে পারতেন না সব, আর এখানে যখন এলেন তখন কোম্পানির সবকিছুই, আপনার রুমমেটের হ্যাঁ টিভি লাগানোই আছে, খালি দেখলেই হলো। বাংলাদেশে ভালো ছিলেন, এখানে এসে কি হলেন? খারাপ হয়ে গেলেন, দুটোই হয় তাই না? তবে দেশ হিসাবে বলবো যে হ্যাঁ ভালো, আল্লাহ আল্লাহ রসুলের দেশ, এখানে ইবাদতে মন যোগে এখানে হজ উমরা করা যায়, এখানে এখানে ইত্যাদি ইত্যাদি। কিন্তু না, মানুষের মন যদি ভালো না হয় তাহলে ভালো হবে না। পরিবেশ মানুষকে খারাপ করে দেয়, পরিবেশ মানুষকে খারাপ করে দেয়। আপনি ভালো থাকতে থাকতে থাকতে থাকতে খারাপ হয়ে গেলেন। ইউসুফ আলাইহিসসালাম ভালো ছিলেন না ছিলেন না? হ্যাঁ নবী, আমার ভালো ছিলেন না বলে জিজ্ঞেস করা হয় হুজুর, নবী। কিন্তু সেই ইউসুফ আলাইহিসসালাম যখন বারবার বারবার জুলেখার আবেদনে নিবেদনে যখন নির্জনে জুলেখা বিভিন্ন ভঙ্গিতে ইউসুফ আলাইহিসসালামের কাছে নিজেকে পেশ করতে লাগলো, তখন ইউসুফ আলাইহিসসালামের মন দুর্বল হয়েছিল না হয়নি? হয়ে গেছিল দুর্বল। লাউলা আর রা বুরহান আর রব্বে, যদি তার রবের বুরহান দলিল না দেখতেন তাহলে বাস, ওলাকাদ হাম্মা বিহি, ওলাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা, হয়ে গেছিল মানুষের মন এরকমই। আর হতে হতে হতে হতে নিশ্চয়ই আপনি ভাবছেন আমি আমার স্ত্রীকে বাড়িতে রেখে এসেছি, ভালো জায়গাতে আছে, ঠিক আছে, কিন্তু যখনই আপনার স্ত্রী বেপর্দা হবে, আর ওই বেপর্দা অবস্থায় কোন পরপুরুষ আছে, চাচাতো ভাই হোক, ফুফুতো ভাই হোক, খালাতো ভাই হোক, ভালো মেয়ে, পর্দা নসীন মেয়ে, ঠিক আছে, আপনি তাকে রেখে এসছেন, যখন এই সুযোগটা দিলেন, পাশে এসে বসছে, গল্প করছে ভাবির সাথে, আজ একদিন দুদিন তিন দিন চার দিন হতে হতে হতে হতে বলে আগুনের পাশে মম, হ্যাঁ গলবে না গলবে না, আস্তে আস্তে গলে যাবে। দিলেন ওই লোকটা বলছে যাও স্টুডিওতে গিয়ে ছবি তুলবে, আমাকে পাঠাবে মাসের মাস, আমি দেখবো তুমি কেমন হয়েছ। স্টুডিওতে ছবি তুলতে গিয়ে হ্যাঁ আর কিছু তুলে দিয়েছে, বাস খালাস, স্টুডিও বেরিয়ে গেছে। মানুষের মন হচ্ছে এরকম। সুতরাং খবরদার, নিজেকে সবসময় সাবধানতার সাথে রাখতে হবে। একজন নবী যদি স্বীকার করেন যে ইন্না নাফসাল্লা আম্মারাতুন বিসসু, মানুষের মন হচ্ছে মন্দ প্রবণ, তখন আমাদের তো বুঝতেই পারছেন কি অবস্থা। প্রত্যেক মানুষের কাছে ফেরেশতা থাকে এবং শয়তান থাকে। আপনি যাকে প্রাধান্য দেবেন আপনার পথ প্রদর্শক রূপে, সে আপনাকে পথ দেখাবে, হয় শয়তান না হয় ফেরেশতা। সুতরাং এ ব্যাপারে সতর্কতা অবলম্বন করা দরকার, এবং পরিবেশকে সবসময় নিজের পরিবেশকে ঠিক রাখবেন, তাহলে মন ঠিক থাকবে। সেরকম পরিবেশ তৈরি না করলে পরে আপনার মন ঠিক হবে না, আর আপনার ভিতরে এহসান আসবে না। ভালো লোকের সাথে থাকলে আপনি ভালো লোক হতে পারবেন, সুযোগ থাকবে, কিন্তু খারাপ লোকের সাথে থাকলে, নোংরা লোকদের সাথে থাকলে পরে আপনার নোংরা হয়ে যাওয়ার স্বাভাবিকতাই বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা প্রত্যেককেই মুসলিম, মুমিন এবং মহসিন হতে পারি। মহসিন সেই সব থেকে উচ্চ পর্যায়ের লোক যারা আল্লাহর ওলি হতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।